সূরা আল হজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানবজাতি, তোমাদের রবের গজব হইতে আত্মরক্ষা করো, প্রকৃতপক্ষে কিয়ামতের কম্পন বড়ই ভয়াবহ জিনিস। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা উহাকে দেখিবে সেই দিন অবস্থা এই হইবে যে প্রত্যেক স্তন্যদাত্রী নিজের দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলিয়া যাইবে, প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভ খসিয়া পড়িবে এবং লোকদিগকে তোমরা উদ্ভ্রান্ত দেখিতে পাইবে, অথচ তাহারা নেশাগ্রস্ত হইবে না, বরং আল্লাহর আজাবই এরূপ সাংঘাতিক হইবে। কিছু লোক এমন রহিয়াছে যাহারা প্রকৃত জ্ঞান ছাড়াই আল্লাহর সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং প্রতিটি উদ্ধত দুর্বিনীত শয়তানের অনুসরণ করিতে শুরু করে। অথচ উহার ভাগ্যেই তো ইহা লিখিত রহিয়াছে যে ব্যক্তি উহাকে বন্ধুরূপে গ্রহণ করিবে তাহাকেই উহা গুমরা করিয়া ছাড়িবে এবং জাহান্নামের শাস্তির পথ দেখাইবে। يا ايها الناس ان كنتم في ريب من البعث فانا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। هي লোকেরা, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে তোমরা যদি মনে কোনো সন্দেহ পোষণ করিয়া থাকো তাহা হইলে তোমাদের জানা উচিত যে আমরা তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মাটি হইতে, তারপর শুক্রকীট হইতে, তারপর রক্তপিণ্ড হইতে, তারপর মাংসপিণ্ড হইতে, যাহা আকৃতি বিশিষ্ট হয় আবার আকৃতিবিহীন। এই কথা আমরা বলিতেছি তোমাদের নিকট প্রকৃত সত্যকে সুস্পষ্ট করিয়া তোলার জন্য। আমরা যে শুক্রকীটকে ইচ্ছা করি একটা বিশেষ সময় পর্যন্ত জরায়ুর মধ্যে স্থিতিশীল করিয়া রাখি, অতঃপর তোমাদিগকে একটি শিশুরূপে মাতৃগর্ভ হইতে বাহির করিয়া আনি, যেন তোমরা তোমাদের পূর্ণ যৌবন পর্যন্ত পৌঁছিতে পারো। আর তোমাদের মধ্যে কাহাকেও পূর্বাহ্নেই ডাকিয়া লওয়া হয়, আবার কাহাকেও নিকৃষ্টতম জীবনের দিকে প্রত্যার্পণ করানো হয়, যেন সবকিছু জানিয়া লওয়ার পরও সে কিছুই জানে না। তোমরা দেখিতে পাও জমিন শুষ্কাবস্থায় পড়িয়াছিল, অতঃপর যখনই আমরা উহার উপর মেঘ বর্ষণ করিলাম সহসাই উহা সতেজ হইয়া উঠিল, ফুলিয়া ফাপিয়া উঠিল এবং উহা সকল প্রকার সুদৃশ্য উদ্ভিজ উৎপাদন করিতে শুরু করিয়া দিল। এই সব কিছু এই জন্য যে প্রকৃতপক্ষে আল্লাহ মহাসত্য এবং তিনি মৃতদের জীবিত করিয়া তোলেন, আর তিনি তো সবকিছুরই উপর শক্তিমান। وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ। কিয়ামতের মুহূর্তটি অবশ্যই আসিবে, ইহাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। আর আল্লাহ সেই লোকদিগকে অবশ্যই উঠাইবেন যাহারা কবরে অন্তর্হিত হইয়াছে। আরো কিছু লোক আছে যাহারা কোনরূপ জ্ঞান পথ নির্দেশনা ও আলোদানকারী কিতাব ছাড়াই মস্তক উদ্ধত করিয়া আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, যেন লোকদিগকে আল্লাহর পথ হইতে বিভ্রান্ত করা যায়। এই ধরনের লোকদের জন্য দুনিয়ায় রহিয়াছে লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাহাদিগকে আমরা আযাবের স্বাদ আস্বাদন করাইব। ইহাই তোমার সেই ভবিষ্যৎ যাহা তোমার নিজের হাত তোমার জন্য রচনা করিয়াছে, নতুবা আল্লাহ তো তাহার বান্দাদের উপর জুলুমকারী নন। وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ লোকদের মধ্যে এমনও কেহ আছে যে এক প্রান্তে দাঁড়াইয়া থাকিয়া আল্লাহর বন্দেগী করে, ইহাতে সে কল্যাণ দেখিল তো নিশ্চিন্ত হইয়া গেল, আর যখনই কোনো বিপদ দেখা দিল অমনি পিছনে সরিয়া গেল, ফলে তাহার ইহকাল গেল পরকাল, ইহা তো সুস্পষ্ট ক্ষতি ও লোকসান। يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد অতঃপর সে আল্লাহকে ত্যাগ করিয়া সেই সব জিনিসকে ডাকে যাহারা না তাহার কোনো ক্ষতি করিতে পারে না পারে তাহার কোনো কল্যাণ করিতে, ইহা তো চরম গুমরাহি। يدعو لمن ضره اقرب من نفعه لبئس المولى ولبئس العشير সে তাহাদিগকে ডাকি যাহাদের ক্ষতি তাহাদের উপকারিতার চেয়েও নিকটবর্তী, নিকৃষ্ট তাহার অভিভাবক, জঘন্যতম তাহার সঙ্গী সাথী। ان الله يدخل الذين امنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الانهار ان الله يفعل ما يريد যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে আল্লাহ তাহাদিগকে নিঃসন্দেহে এমন জান্নাতে দাখিল করিবেন যাহার নিম্নদেশে ঝর্ণা ধারা প্রবাহমান থাকিবে, আল্লাহ তাহাই করেন যাহাই তিনি ইচ্ছা করেন। من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغير যে ব্যক্তি ধারণা করে যে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাহাকে কোনো সাহায্য করিবে না, তাহার একটি রশির সাহায্যে আকাশ পর্যন্ত পৌঁছিয়া উহাতে ফাটল ধরাইয়া দেওয়া উচিত, অতঃপর দেখা উচিত তাহার কৌশল তাহার কোন বিরক্তিকর ও অপছন্দনীয় জিনিস প্রতিরোধ করিতে পারে কিনা। এই ধরনেরই সুস্পষ্ট কথা সহকারে আমরা কুরআন নাজিল করিয়াছি, আর হেদায়েত তো আল্লাহ যাহাকে চাহেন তাহাকে দান করেন। যেসব লোক ঈমান আনিয়াছে আর যাহারা ইয়াহুদি সাবেবি নাসারা ও মাজুসি হইয়াছে এবং যাহারা শিরক করিয়াছে তাহাদের সকলের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা করিয়া দিবেন, সবকিছুই আল্লাহর দৃষ্টির অধীন। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. তোমরা কি দেখো না আল্লাহর সম্মুখে সিজদায় অবনত হইয়া রহিয়াছে সেই সব কিছুই, যাহারা আসমানে রহিয়াছে আর যাহারা জমিনে রহিয়াছে, সূর্য চন্দ্র তারকা পাহাড় গাছপালা জীবজন্তু এবং বহুসংখ্যক মানুষ, এমন বহু লোক যাহাদের প্রতি আজাব অনিবার্য হইয়া আছে, আর আল্লাহ যাহাকে লাঞ্ছিত ও লজ্জিত করিবেন তাহাকে ইজ্জত দিতে পারে এমন কেহ নাই, আল্লাহ যাহা চাহেন তাহাই করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد. اي دويتي بوكو ইহাদের মধ্যে রহিয়াছে ইহাদের রব সম্পর্কে প্রবল মতবিরোধ, ইহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য আগুনের পোশাক কাটিয়া তৈয়ার করা হইয়াছে, তাহাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হইবে, ইহার ফলে তাহাদের চামড়াই শুধু নয় পেটের মধ্যকার সবকিছুও গলিয়া যাইবে, আর তাহাদের শাস্তি দিবার জন্য তৈয়ার থাকিবে লোহার মুগুর। كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق. তাহারা যখন ভয় পাইয়া জাহান্নাম হইতে বাহির হইবার চেষ্টা করিবে তখন তাহাদিগকে ধাক্কা দিয়া পুনরায় উহার মধ্যে ফেলিয়া দেওয়া হইবে এবং বলা হইবে যে এখন দহন জ্বালার শাস্তির স্বাদ গ্রহণ করো। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. যেসব লোক ঈমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে তাহাদিগকে এমন জান্নাত সমূহে প্রবেশ করানো হইবে যেসবের নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকিবে, সেখানে তাহাদিগকে সোনার কঙ্কন ও মতির মালা দ্বারা ভূষিত করা হইবে, আর তাহাদের পোশাক হইবে রেশমের। তাহাদিগকে পবিত্র কথা গ্রহণ করিবার নির্দেশ দান করা হইয়াছে এবং তাহাদিগকে দেখানো হইয়াছে মহান গুণাবলী সম্পন্ন আল্লাহর পথ। ইন্নাল লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া'আন আল আকিফু ফীহি ওয়াল বাদ ওয়ামান ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যেসব লোক কুফরি করিয়াছে আর যাহারা আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখিতেছে এবং সেই মসজিদে হারামের জিয়ারতে বাধা দান করিতেছে যাহাকে আমরা সমস্ত মানুষের জন্য বানাইয়াছি যাহাতে স্থানীয় বাসিন্দা ও বহিরাগতদের অধিকার সমান, এখানে যে লোকই সততার পথ পরিহার করিয়া অন্যায় ও জুলুমের রীতি অবলম্বন করিবে তাহাকে আমরা তীব্র যন্ত্রণাদায়ক আজাবের স্বাদ গ্রহণ করাইব। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ. স্মরণ করো সেই সময়টিকে যখন আমরা ইব্রাহিমের জন্য এই ঘরের জায়গা নির্দিষ্ট করিয়া দিয়াছিলাম যে আমার সহিত কোন জিনিসকে শরিক করিও না, আর আমার ঘরের তওয়াফকারী ও রুকু সিজদাকারী লোকদের জন্য উহাকে পাক রাখো। ওয়া আযিন ফিন الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيامهم معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير আর লোকদিগকে হজ করার জন্য সাধারণ অনুমতি দান করো, তাহারা তোমাদের নিকট দূর দূরান্ত স্থান হইতে পায়ে হাঁটিয়া ও উটের উপর সওয়ার হইয়া আসিবে, যেন তাহাদের জন্য এখানে রাখা কল্যাণ সমূহ তাহারা প্রত্যক্ষ করিতে পারে এবং কয়েকটি নির্দিষ্ট দিনে সেই জন্তু জানোয়ারের উপর তাহারা আল্লাহর নাম লয় যাহা তিনি তাহাদিগকে দান করিয়াছেন। তাহারা নিজেরাও খাইবে এবং অভাবগ্রস্ত দরিদ্র লোকদিগকেও খাওয়াইবে। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق অতঃপর তাহারা নিজেদের ময়লা কালিমা দূর করিবে এবং নিজেদের মানতসমূহ পূর্ণ করিবে ও এই প্রাচীনতম ঘরের তওয়াফ করিবে। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور ইহাই ছিল কাবা ঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য। যে ব্যক্তি আল্লাহর কায়েম করা সম্মান মর্যাদা রক্ষা করিবে ইহা তাহার নিজের জন্যই তাহার রবের নিকট খুবই কল্যাণকর হইবে। আর তোমাদের জন্য গৃহপালিত জানোয়ার হালাল করিয়া দেওয়া হইয়াছে সেইগুলি ছাড়া যেগুলি তোমাদিগকে বলিয়া দেওয়া হইয়াছে, অতএব মূর্তির কদর্যতা হইতে দূরে থাকো, মিথ্যা কথাবার্তা পরিহার করো। حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق একনিষ্ঠ ভাবে আল্লাহর বান্দা হইয়া যাও, তাহার সহিত কাহাকেও শরীক করিও না। যে কেহ আল্লাহর সহিত শিরক করে সে যেন আসমান হইতে পড়িয়া গেল, এখন তাহাকে হয় পক্ষী ছোমারিয়া লইয়া যাইবে কিংবা বাতাস তাহাকে এমন জায়গায় লইয়া গিয়া নিক্ষেপ করিবে যেখানে সে ছিন্ন ভিন্ন হইয়া উড়িয়া যাইবে। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ইহাই হইতেছে আসল ব্যাপার। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করে ইহা তাহার অন্তর্নিহিত তাকওয়ার ব্যাপার। لكم فيها منافع الى اجل مسمى ثم محلها الى البيت العتيق একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই সব হইতে ফায়দা গ্রহণের তোমাদের অধিকার রহি আছে, অতঃপর এইগুলির জায়গা সেই প্রাচীন ঘরের নিকটেই অবস্থিত। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানির একটি নিয়ম নির্দিষ্ট করিয়া দিয়েছি, যেন লোকেরা সেই জন্তুর উপর আল্লাহর নাম লয় যাহা তিনি তাহাদিগকে দান করিয়াছেন, অতএব তোমাদের ইলাও সেই এক আল্লাহ, তোমরা তাহারই অনুগত ও আদেশ পালনকারী হও। আর হে নবী, সুসংবাদ দাও নিষ্ঠাপূর্ণ আনুগত্য গ্রহণকারী লোকদিগকে। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون যাহাদের অবস্থা এই যে আল্লাহর নামের উল্লেখ শুনিতেই তাহাদের হৃদয় কাঁপিয়া উঠে, যে বিপদই তাহাদের উপর আপতিত হয় সেজন্য সবর করে, নামাজ কায়েম করে, আর আমরা তাহাদিগকে যে রিজিক দিয়াছি তাহা হইতে খরচ করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আর কুরবানির উটগুলিকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত করিয়াছি, তোমাদের জন্য তাহাতে বিপুল কল্যাণ নিহিত আছে। অতএব ওইগুলিকে দাঁড় করাইয়া ওইগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো। আর যখন উহাদের পিঠগুলি জমিনের উপর স্থিত হয়, তখন তাহা হইতে নিজেরাও খাও আর তাহাদিগকেও খাওয়াও, যাহারা অল্পে তুষ্ট হইয়া নিশ্চুপ বসিয়া রহিয়াছে, এবং তাহাদিগকেও, যাহারা আসিয়া নিজেদের প্রয়োজন পেশ করে। এই জন্তুগুলিকে আমরা তোমাদের জন্য এমনভাবে নিয়ন্ত্রিত করিয়াছি যেন তোমরা শকর আদায় করো। উহাদের গোস্ত আল্লাহর নিকট পৌঁছে না রক্তও নয়, কিন্তু তোমাদের তাকওয়া তাহার নিকট অবশ্যই পৌঁছে। তিনি ওইগুলিকে তোমাদের জন্য এমনভাবে নিয়ন্ত্রিত করিয়াছেন যেন তাহার দেওয়া হেদায়েত অনুযায়ী তোমরা তাহার শ্রেষ্ঠত্ব ঘোষণা করিতে পারো। আর হে নবী, নেককার লোকদিগকে সুসংবাদ দাও। নিশ্চয়ই আল্লাহ দুশ্মনদের প্রতিরোধ করেন সেই লোকদের তরফ হইতে যাহারা ঈমান আনিয়াছে। নিঃসন্দেহে আল্লাহ কোন বিশ্বাসঘাতক নিয়ামত অস্বীকারীকে পছন্দ করেন না। তাহাদিগকে অনুমতি দেওয়া হইল যাহাদের বিরুদ্ধে যুদ্ধ করা হইতেছে, কেননা তাহারা নির্যাতিত। আল্লাহ নিশ্চিতই তাহাদের সাহায্য করিতে সম্পূর্ণ সক্ষম। الذين اخرجوا من ديارهم بغير حق الا ان يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره ان الله لقوي ইহারা সেই লোক যাহারা নিজেদের ঘরবাড়ি হইতে অন্যায় ভাবে বহিষ্কৃত হইয়াছে। অপরাধ ছিল শুধু এইটুকু যে তাহারা বলিত, আমাদের রব তো আল্লাহ, আল্লাহ যদি একদলকে অপর দলের দ্বারা প্রতিরোধ ব্যবস্থা করিতে না থাকিতেন, তাহা হইলে খানকা, আশ্রম, গির্জা, উপাসনালয় এবং মসজিদে আল্লাহর নাম বিপুলভাবে জিকির করা হয়, সেসবই চুরমার করিয়া দেওয়া হইত। আল্লাহ অবশ্যই সেই লোকদের সাহায্য করিবেন যাহারা তাহার সাহায্যে আগাইয়া আসিবে। বস্তুত আল্লাহ বড়ই শক্তিশালী এবং অতিশয় পরাক্রান্ত। الذين امكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور ইহারা সেই সব লোক যাহাদিগকে আমরা যদি জমিনে ক্ষমতা ও কর্তৃত্ব দান করি, তবে তাহারা নামাজ কায়েম করিবে, যাকাত দিবে, যাবতীয় ভালো কাজের হুকুম দিবে এবং যাবতীয় অন্যায় কাজে নিষেধ করিবে, আর সমস্ত ব্যাপারের চূড়ান্ত পরিণতি আল্লাহর হাতে। হে নবী, তাহারা যদি তোমাকে মিথ্যা মনে করিয়া মানিতে অস্বীকার করিয়া থাকে, তবে তাহাদের পূর্বে নূহের জাতি, আদ, সামুদ এবং ইব্রাহিমের জাতি, লুতের জনগণ ও মাদিয়ানবাসীও মিথ্যা আরোপ করিয়াছিল, আর মুসাকেও অমান্য করা হইয়াছিল। সত্য অমান্যকারী এইসব লোককে আমি পূর্বেও অবকাশ দিয়াছিলাম, কিন্তু উহার পরে পরেই তাহাদিগকে পাকড়াও করিয়াছি। এখন দেখো আমার দেওয়া শাস্তি কিরকম ছিল। فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَبِئْرٍ مُعَطَّلَةٍ وَقَصْرٍ مَّشِيدٍ কত অপরাধী জনপদকেই তো আমরা ধ্বংস করিয়া দিয়াছি, আর আজ তাহারা নিজেদের ছাদের উপর উল্টা পড়িয়া রহিয়াছে। কত কুপিত অকেজ এবং কত প্রাসাদী ধ্বংসাবশেষে পরিণত হইয়া রহিয়াছে। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ এই লোকেরা কি জমিনে চলাফেরা করে নাই যে তাহাদের হৃদয় বুঝিতে পারিত এবং তাহাদের কান শুনিতে পারিত? আসল কথা এই যে চক্ষু কখনো অন্ধ হয় না, কিন্তু সেই হৃদয় অন্ধ হয় যাহা বুকের মধ্যে নিহিত রহিয়াছে। এই লোকেরা আজাবের জন্য তাড়াহুড়া করিতেছে, আল্লাহ কখনো তাহার ওয়াদার খেলাপ করিবেন না, কিন্তু তোমার রবের নিকটের একটি দিন তোমাদের গণনার হাজার বৎসরের সমান হইয়া থাকে। কত জনপদই তো ছিল জালিম দুরাচারী, আমি তাহাদিগকে প্রথমে অবকাশ দিয়াছি, তারপর পাকড়াও করিয়াছি, আর সকলকে তো আমারই নিকট ফিরিয়া আসিতে হইবে। হে মুহাম্মদ, বলিয়া দাও, হে লোকেরা, আমি তো তোমাদের জন্য কেবলমাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী। الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم অতঃপর যাহারা ঈমান আনিবে ও নেক আমল করিবে তাহাদের জন্য রহিয়াছে মার্জনা ও সম্মানজনক রুজি। والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم আর যেসব লোক আমাদের আয়াতসমূহকে ব্যর্থ করিতে চেষ্টা করিবে তাহারা দোজখের অধিবাসী হইবে। وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ وَلَا نَبِيٍّ إِلَّا إِذَا تَمَنَّى أَلْقَى الشَّيْطَانُ فِي أُمْنِيَّتِهِ فَيَنْسَخُ اللَّهُ مَا يُلْقِي الشَّيْطَانُ ثُمَّ يُحْكِمُ اللَّهُ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আর হে মুহাম্মদ, তোমার পূর্বে আমরা যে নবী রাসূলই পাঠাইয়াছি, যখন সে কোনো কামনা করিয়াছে শয়তান তাহার কামনায় প্রতিবন্ধক হইয়াছে। এইভাবে শয়তান যাহা কিছুই প্রতিবন্ধকতার সৃষ্টি করে আল্লাহ সেগুলিকে নিঃশেষে দূরীভূত করেন এবং স্বীয় আয়াতসমূহকে সুদৃঢ় ও পাকাপোক্ত করিয়া দেন। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد যেন শয়তানের প্রবর্তিত অনিষ্টকে পরীক্ষা বানাইয়া দেন সেই লোকদের জন্য যাহাদের অন্তরে বেধি রহিয়াছে আর যাহাদের হৃদয় দূষিত ও কলুষিত। প্রকৃত ব্যাপার এই যে এই জালিম লোকগুলি হিংসা বিদ্বেষের ক্ষেত্রে বহু দূরে অগ্রসর হইয়া গিয়াছে। আর জ্ঞানবান লোকেরা যেন জানিতে পারে যে ইহা তোমাদের রবের নিকট হইতে আগত সত্য এবং তাহারা ইহার প্রতি ইমান আনে এবং ইহার সম্মুখে তাহাদের মন অবনমিত হয়। নিঃসন্দেহে আল্লাহ ইমানদার লোকদিগকে সরল সঠিক পথ দেখাইয়া থাকেন। ওয়ালা ইয়াযালু আল্লাযীনা কাফারু ফী মিরইয়াতিন মিনহু হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতা আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকীম অমান্যকারী লোকেরা তো তাহার তরফ হইতে সন্দেহের মধ্যেই পড়িয়া থাকিবে ততদিন পর্যন্ত যতদিন না তাহাদের উপর কিয়ামতের নির্দিষ্ট সময় সহসা আসিয়া পড়িবে, কিংবা অত্যন্ত খারাপ একটি দিনের আযাব নাজিল হইবে। الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم এই দিন বাদশাহী হইবে আল্লাহ এবং তিনি তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন, যাহারা ইমানদার ও নেক আমলকারী হইবে তাহারা নিয়ামত পরিপূর্ণ জান্নাতে যাইবে। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين আর যাহারা কুফরি করিতে থাকিবে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা ভাবিয়া অমান্যকারী হইবে তারা অপমানকর আযাব ভোগ করিবে। والذين هاجروا في سبيل الله ثم قتلوا او ماتوا ليرزقنهم الله رزقا حسنا وان الله له خير الرازقين আর যেসব লোক আল্লাহর পথে হিজরত করিয়াছে তারপর নিহত হইয়াছে বা মরিয়া গিয়াছে আল্লাহ তাহাদিগকে উৎকৃষ্ট রিজিক দান করিবেন, নিঃসন্দেহে আল্লাহই উৎকৃষ্টতম রিজিক দাতা। لَيُدْخِلَنَّهُمْ مُدْخَلًا يَرْضَوْنَهُ وَإِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ তিনি তাহাদিগকে এমন স্থানে পৌঁছাইবেন যেখানে তাহারা সন্তুষ্ট হইয়া যাইবে, সত্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও অতীব ধৈর্যশীল। ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله ان الله لعفو غفور ইহা তো হইল তাহাদের অবস্থা, আর যে কেহ প্রতিশোধ লইবে তেমনি যেমন তাহার সহিত করা হইয়াছে, উপরন্তু তাহার উপর বাড়াবাড়িও করা হইয়াছে, সেক্ষেত্রে আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মার্জনাকারী। ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ইহা এই জন্য যে আল্লাহ রাত হইতে দিন এবং দিন হইতে রাত্র বাহির করেন, আর তিনি সব শোনেন এবং সব দেখেন। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ইহা এই জন্য যে আল্লাহ প্রকৃত সত্য আর সেই সব কিছুই বাতিল যাহাদিগকে তাহারা আল্লাহকে বাদ দিয়া ডাকে, আল্লাহ পরাক্রান্ত ও মহান। ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير তোমরা কি দেখো না আল্লাহ আসমান হইতে পানি বর্ষণ করেন এবং উহার সাহায্যে জমিন শস্য শ্যামল হইয়া ওঠে, আসল কথা এই যে তিনি সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে অবহিত। له ما في السماوات وما في الارض وان الله له الغني الحميد যাহা কিছু আছে আসমানসমূহে আর যাহা কিছু আছে জমিনে উহা একান্তভাবে তাহারই, তিনি যে অমুখাপেক্ষী ও প্রশংসিত তাহাতে কোনো সন্দেহ নাই। ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم তোমরা কি দেখো না তিনি সেই সবকিছুকেই তোমাদের জন্য নিয়ন্ত্রিত ও অনুগত করিয়া রাখিয়াছেন যাহা জমিনে রহিয়াছে, আর তিনি নৌযান সমূহকে একটা নিয়মের অনুবর্তী বানাইয়াছেন, ইহা তাহার হুকুমে নদী সমুদ্রে চলাচল করে এবং তিনি আসমানকে এমনভাবে ধারণ করিয়া আছেন যে তাহার অনুমতি ব্যতীত উহা জমিনের উপর আপতিত হইতে পারে না। আসল কথা এই যে আল্লাহ লোকদের ব্যাপারে বড়ই দয়াশীল ও অনুগ্রহশীল। وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور তিনি তোমাদিগকে জীবন দান করেন, তিনি তোমাদিগকে মৃত্যু দেন, আবার তিনি তোমাদিগকে পুনরায় জীবিত করিবেন, সত্য কথা এই যে মানুষ বড়ই সত্য অমান্যকারী। لكل امه جعلنا من سكنهم ناسكوه فلا ينازعنك في الامر وادع الى ربك انك لعلى هدى مستقيم। প্রত্যেক উম্মতের জন্য আমরা একটি ইবাদত পদ্ধতি নির্দিষ্ট করিয়া দিয়াছি, যাহা তাহারা অনুসরণ করিয়া চলে। অতএব হে মুহাম্মদ, তাহারা যেন এই ব্যাপারে তোমার সহিত ঝগড়ায় লিপ্ত না হয়। তুমি তোমার রবের দিকে দাওয়াত দিতে থাকো, নিঃসন্দেহে তুমি সঠিক পথে চলমান রহিয়াছ। তাহারা যদি তোমার সহিত ঝগড়া করে, তবে তুমি বলিয়া দাও, তোমরা যাহা কিছু করিতেছ তাহা আল্লাহ খুব ভালো করিয়াই জানেন। الله يحكم بينكم يوم القيامه فيما كنتم فيه تختلفون। আল্লাহ কিয়ামতের দিন তোমাদের পরস্পরের সেই সব বিষয়ের ফয়সালা করিয়া দিবেন যে সব বিষয়ে তোমরা মতভেদ করিতেছিলে। الم تعلم ان الله يعلم ما في السماء والارض ان ذلك في كتاب ان ذلك على الله يسير। তোমরা কি জানো না যে আসমান ও জমিনের সবকিছুই আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত, সবকিছুই একটি কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে, আল্লাহর পক্ষে ইহা কিছুমাত্র কঠিন নয়। এই লোকেরা আল্লাহকে বাদ দিয়া সেই সবের ইবাদত করে যাহাদের অনুকূলে না তিনি কোনো সনদ নাজিল করিয়াছেন, আর না তাহারা নিজেরা সেই সবের বিষয়ে কোনো জ্ঞান রাখে। এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِنْ ذَلِكُمْ আর তাহাদিগকে যখন আমাদের স্পষ্ট আয়াতসমূহ শুনানো হয়, তখন তোমরা দেখিতে পাও যে সত্যের দুশ্মনদের চেহারা খারাপ হইয়া যাইতেছে, আর মনে হয় তাহারা এক্ষুনি বুঝি সেই লোকদের উপর ঝাঁপাইয়া পড়িবে যাহারা তাহাদিগকে আমাদের আয়াত শুনায়। তাহাদিগকে বলো, আমি কি তোমাদিগকে বলিব ইহা হইত নিকৃষ্ট জিনিস কি? তাহা হইল আগুন। আল্লাহ উহার ওয়াদাই করিয়া রাখিয়াছেন সেই লোকদের জন্য যাহারা সত্য কবুল করিতে অস্বীকার করে, এবং ইহা অতিশয় খারাপ পরিণতি। হে লোকেরা, একটি দৃষ্টান্ত দেওয়া যাইতেছে, একটু চিন্তা করিয়া মনোযোগ সহকারে শোনো। আল্লাহকে বাদ দিয়া যেসব মাবুদকে তোমরা ডাকিতেছ, তাহারা সকলে মিলিয়া একটি মাছি পয়দা করিতে চাহিলেও তাহা পারিবে না, এবং মাছি যদি উহাদের নিকট হইতে কোনো জিনিস কাড়িয়া লইয়া যায়, তবে উহারা তাহা ছাড়াইয়াও লইতে পারিবে না। সাহায্য প্রার্থীরাও দুর্বল, আর যাহাদের নিকট সাহায্য চাওয়া হইতেছে তাহারাও দুর্বল। ما قدر الله حق قدره ان الله لقوي عزيز। এই লোকেরা আল্লাহর মর্যাদাই বুঝিল না যেমন তাহাকে বোঝা প্রয়োজন ছিল। আসল কথা এই যে শক্তিমান ও মর্যাদাশালী তো একমাত্র আল্লাহ। الله يصطفي من الملائكه رسلا ومن الناس ان الله سميع بصير। বস্তুত আল্লাহ স্বীয় ফরমানসমূহ প্রেরণের জন্য ফেরেশতাদের মধ্য হইতে বাণীবাহক নির্বাচিত করেন, এবং মানুষের মধ্য হইতে তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। يعلم ما بين ايديهم وما خلفهم والى الله ترجع الامور। যাহা কিছু তাহাদের সম্মুখে রহিয়াছে তাহাও তিনি জানেন, আর যাহা কিছু তাহাদের আড়ালে লুক্কায়িত তাহাও তিনি জানেন, এবং সমস্ত ব্যাপার তাহারই দিকে প্রত্যাবর্তিত হয়। হে ইমানদার লোকেরা, রুকু এবং সিজদা করো, তোমাদের রবের বন্দেগী করো, নেক কাজ করো, সম্ভবত তোমরা কল্যাণ লাভে সমর্থ হইবে। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করা উচিত। তিনি তোমাদিগকে নিজের কাজের জন্য বাছাই করিয়া লইয়াছেন, আর দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা চাপাইয়া দেন নাই। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পূর্বেও তোমাদের নাম মুসলিম রাখিয়াছিলেন, আর এই কুরআনেও তোমাদের এই নাম, যেন রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও সমস্ত লোকের জন্য। অতএব নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনি তোমাদের মাওলা, অভিভাবক। তিনি বড়ই উত্তম মাওলা, বড়ই উত্তম সাহায্যকারী।